বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, সবই ওই আল্লাহ পাকের শান। শোনো ও মুমিন মুসলমান, মিলনের দিন এসেছে, মিলনের দিন এসেছে। আজ ঈদ মোবারক বলিয়া মিলিব ঈদগাহে তে গিয়া, কাঁধে কাঁধে হাতে হাত দিয়া নিব আজ দিল সাফ করিয়া। আজ ঈদ মোবারক বলিয়া মিলিব ঈদগাহে তে গিয়া, কাঁধে কাঁধে হাতে হাত দিয়া নেব আজ দিল সাফ করিয়া। মনের যত রাগ অভিমান, মনের যত রাগ অভিমান, সবই মুছে করব বিরান। হৃদয় খুশিতে ভরেছে, হৃদয় খুশিতে ভরেছে, বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। ফরিস্তা ছিল আরশে, খুশিতে ধরাই নেমে আসে, ডানা মেলে উড়ে আকাশে, সুগন্ধ বিলাই বাতাসে। ফরিস্তা ছিল আরশে, খুশিতে ধরাই নেমে আসে, ডানা মেলে উড়ে আকাশে, সুগন্ধ বিলাই বাতাসে। তারা গাইছে খোদার জয়গান, তারা গাইছে খোদার জয়গান, ময়না পাপিয়া ধরেছে তান, বাগিচায় ফুল ফুটেছে, বাগিচায় ফুল ফুটেছে। বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। দেখো আজ তুমি পাড়া ঘুরে, ভুখাকে খাওয়াও পেট ভরে, ঈদের পোশাক যার নেই ওরে, দাও নূতন এক পোশাক করে। দেখো আজ তুমি পাড়া ঘুরে, ভুখাকে খাওয়াও পেট ভরে, ঈদের পোশাক যার নেই ওরে, দাও নূতন এক পোশাক করে। জাকাত ফিতরা করো গোদান, জাকাত ফিতরা করো গোদান, করো মুখ হয় না যেন ম্লান, তোমার ফরজ হয়েছে, তোমার ফরজ হয়েছে। বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। ঈদের খুশি পাই তারা, তিরিশ রোজা করে যারা, ভুক পিপাসা সয়েছে তারা, প্রকৃত রোজাদারেরা ঈদের খুশি পাই তারা, তিরিশি রোজা করে যারা, ভুখ পিপাসা সয়ে কারা, প্রকৃত রোজাদারেরা। পুলসে রাত পার হবে আসান, পুলসে রাত পার হবে আসান, বেহেশত হবে ফুলের বাগান। যারা ওই রোজা করেছে, যারা ওই রোজা করেছে, বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, আজ জাতি ধর্ম ভুলে যাও, সবার সাথে হাত মিলিয়ে নাও, গোলামকে আজাদ করে দাও, তাদের সাথে খুশি বিলাও। আজ জাতি ধর্ম ভুলে যাও, সবার সাথে হাত মিলিয়ে নাও, গোলামকে আজাদ করে দাও, তাদের সাথে খুশি বিলাও। শিখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শিখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ভাবো সবাই তোমার মেহমান, ডাকো সবারে কাছে, ডাকো সবারে কাছে, বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, ও প্রভু তোমার করুণাই, কত মানবের নসিব চমকাই, আমি ডাকিতেছি তোমায় সেজদাই, ফিরায়ো না তুমি আমায়। ও প্রভু তোমার করুণাই, কত মানবের নসিব চমকাই, আমি ডাকিতেছি তোমায় সেজদাই, ফিরায়ো না তুমি আমায়। ইয়া খোদা তুমি যে মহান, ইয়া খোদা তুমি যে মহান, এমনি মেহবুব চাই তব এহসান, দুহাত উপরে তুলেছে, দুহাত উপরে তুলেছে, বিদায় নিল মাহে রমজান, জানাতে ঈদের আহ্বান। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, সবই ওই আল্লাহ পাকের শান, শোনো ও মুমিন মুসলমান, মিলনের দিন এসেছে, মিলনের দিন এসেছে।